Book 2 90 90 90 الأمر 2 أغاشوچوك 2 أغاشوچوك 2 احلق ذقنك داري كاماو داري كاماو اغتسل سنان كرو سنان كرو مشط شعرك چول آچڑاو چول آچڑاو اتصل اتصلو فون كرو فون كورون فون كرو كورون ابدأ ابدأو شروع كرو শুরু করুন শুরু করো করুন তওয়াক্কাফ তওয়াক্কাফু থামো থামুন থামো থামুন উতরুক হাযা উতরুকু হাযা ছাড়ুন ছেড়ে দিন ছাড়ুন ছেড়ে দিন কুল হাযা কুলু হাযা এটা বলো এটা বলুন এটা বলো বলুন ইশতারি হাযা ইশতারু হাযা এটা কেনো এটা কিনুন এটা কেনো কিনুন লা তাকুন আবাদান গায়রা সাদিক কখনো বেঈমানি করো না কোনো বেঈমানি করো না লা তাকুন আবাদান ওয়াকিহান কখনো দুষ্টুমি করো না কোনো দুষ্টুমি করো না লা তাকুন আবাদান গায়রা মুহাজ্জাব কখনো অসভ্যতা করো না কোনো অসভ্যতা করো না কুন দাঈমান সাদিকান সব সময় সৎ থাকো সব সময় সৎ থাকো كن دائما لطيفا সব সময় ভালো থাকো সব সময় ভালো থাকো كن دائما مهذبا সব সময় নম্র থাকো সব সময় নম্র থাকো عد سالما لبيتك আশা করি আপনি নিরাপদে বাড়ি পৌঁছাবেন আশা করি আপনি নিরাপদে বাড়ি পৌঁছাবেন انتبه لنفسك নিজের খেয়াল রাখুন নিজের খেয়াল রাখুন زرنا مره اخرى في اقرب وقت খুব তাড়াতাড়ি আবার আমাদের সঙ্গে দেখা করতে আসবেন খুব তাড়াতাড়ি আবার আমাদের সঙ্গে দেখা করতে আসবেন الرجاء الذهاب إلى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية